বেপরোয়া, ওনার মুখ থেকে তার জন্য বদদোয়া বের হয়েছিল যে আল্লাহ যেন তোকে দীর্ঘ হায়াত দান করে। এই গুনাহগার বান্দা সে তো সে তার গুনাহের কারণে শেষ জীবনে তওবা তার ভাগ্যে আসি নাই, কিন্তু হায়াত এত বেশি পেয়েছিল যে চোখের ভুরু, চোখের উপরে চামড়াটা ঢিলা হয়ে চোখ ঢাকা পড়ে গেছিল। কোনো কিছু দেখতে হলে চামড়া উঁচা করে দেখত মানুষ, কিন্তু রাস্তার কোনায় বসে বসে ভিক্ষা করত, আর কোন মানুষ দেখলে বলতো যে সাইদের দোয়া, সাইদের পদ্ম আমার লেগে গেছে, আমার মৃত্যু হচ্ছে না। সাইদ ইবনে মুসাইয়্যিব তার জন্য বদদোয়া করেছিল বেয়াদবি করার কারণে, আল্লাহ যেন তোর হায়াতকে দীর্ঘায়িত করে দেয়। এটা নেক বান্দাদের জন্য এই দোয়া করলে তার জন্য উপকার, কিন্তু বদকার গোনাকারের জন্য যদি এই দোয়া হয় বা এটা হয় তার জন্য এটা ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদের পাঁচ নামাজ আল্লাহ তাআলা আদায় করবার তৌফিক দিয়েছেন, সেই হিসেবে আজকে পর্যন্ত যে হায়াতটা দীর্ঘায়িত করে দিয়েছেন এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসা 24 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের কিছু আলোচনা গত সপ্তাহে হয়েছিল, আয়াতটা অনেক লম্বা। আয়াতের তরজমা হল স্বামীগণ স্ত্রীদের উপর ক্ষমতাশীল, কর্তৃত্বশীল, কারণ আল্লাহ তাআলা একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর একটা কারণ যে তারা তাদের মাল সম্পদ স্ত্রীদের পিছনে ব্যয় করে। এতটুকুর আলোচনা গত সপ্তাহে হয়েছিল। আজকে সামনে সতী নারী তারাই যারা তাদের স্বামীদের আনুগত্যশীল, এবং স্বামীর অনুপস্থিতিতে সে তার সতীত্ব রক্ষা করে, এবং আল্লাহ তাআলা যা রক্ষা করতে বলেছেন সেটাও তারা রক্ষা করে। আয়াতের দ্বিতীয় অংশে সতী নারী কারা এদের পরিচয় দিচ্ছে, এদের পরিচয় দিতে যে বলতেছে সতী নারী হল ওই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীর আনুগত্যশীল, স্বামীর কথা মানে। আর উপরের আয়াতে বলে দিলেন যে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী হলেন কর্তা, স্বামী হলেন আদেশবাচক, সে আদেশ দিতে পারে, স্ত্রী স্বামীর আনুগত্যশীল, হুকুম মানবে। দ্বিতীয় গুণ কি বললেন? হাফিজাত, সংরক্ষণকারী। কি সংরক্ষণ করবে? দুইটা জিনিস সংরক্ষণ করবে, একটা হলো নিজের সতীত্ব, নিজের মান সম্মান, দ্বিতীয় হলো স্বামীর সম্পদ। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফের অনেকগুলো হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলেছেন যে ওই নারী সবচেয়ে উত্তম যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, এবং সে তার সতীত্ব রক্ষা করে, এবং স্বামীর আনুগত্যশীল। মৃত্যুবরণ করার সময় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, এই নারী জান্নাতের যে ইচ্ছা যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাসূলের যুগে ব্যবসার ব্যবস্থা ছিল, মক্কা থেকে শামে যাইত, মদিনা থেকে সিরিয়ায় যাইত, শামে যাইত, লম্বা লম্বা সফর, 2 মাস 3 মাস লাগত। মক্কা থেকে খেজুর নিয়ে যাইতে সাহাবা একরাম খেজুর বিক্রি করে সে জায়গা থেকে থান কাপড়, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো নিয়ে আসতেন মক্কায়, আবার মক্কায় এগুলো বিক্রি করে মক্কা থেকে আবার খেজুর নিয়ে চলে যেতেন সিরিয়ায়। এভাবে ব্যবসা চলত। এক স্বামী ব্যবসায় যাওয়ার সময় যৌথ ফ্যামিলি স্ত্রী বাপ মার সাথে থাকে, স্ত্রীকে হুকুম দিয়ে গেছে যে আমি বাড়িতে আসার আগ পর্যন্ত তুমি আর আমার বাড়ি থেকে বের হবে না, আমি বাড়িতে আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ির সীমানা থেকে বের হবে না, আদেশ, শক্ত আদেশ বা নিষেধ যেটা বলি, বের হওয়ার জন্য নিষেধ, বের হতে পারবে না, থাকার জন্য আদেশ। তখনকার যুগে যোগাযোগের কোনো ব্যবস্থাই ছিল না, এখন তো মোবাইলের যুগ, বাংলাদেশ থেকে মক্কায় হাজির সাহেবদের সাথে আপনি যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারতেছেন, যে কোনো দেশে, আমেরিকায় যোগাযোগ করতে পারতেছেন, সৌদি, যে কোনো দেশে। স্বামী ব্যবসায় গিয়েছে, ইতিমধ্যে মেয়ের বাপ, স্বামীর শ্বশুর, মেয়ের বাপ অসুস্থ হয়ে পড়েছে। সংবাদ আসছে মেয়ের কাছে, তোমার আব্বু অসুস্থ, তুমি দেখতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বামীর ওই আদেশ আর বাপের অসুস্থতা দুইটা সংবাদ দিয়ে আল্লাহ রাসূলের কাছে মাসলা জিজ্ঞেস করার জন্য, ফতোয়া জিজ্ঞেস করার জন্য পাঠিয়েছেন যে আমার স্বামী ঘর থেকে বের হতে নিষেধ করেছেন, এমন তো অবস্থায় আমার আব্বা অসুস্থ, আমি কি বের হতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ব্যাপারে তোমার স্বামীর কথাই বেশি অগ্রাধিকার, আমি এটাকে অনুমতি দেওয়ার কোন অধিকার নাই আমার। স্ত্রী যায়নি, মেয়েটা যায়নি। কিছুদিন পরে আবার সংবাদ আসছে যে একেবারে মুমূর্ষু অবস্থা বাপের, শেষ মুহূর্তে দেখার জন্য সুযোগ আছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা জিজ্ঞেস করার জন্য পাঠাইতেন। আল্লাহ রাসূল একই কথা যে তোমার স্বামী যেটা বলবে সেটাই তোমার জন্য অগ্রাধিকার, আমার কোনো ভিন্ন কোনো অধিকার নাই এ জায়গায়। এই আয়াতের আগের অংশে গত সপ্তাহে গিয়েছিল, হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো দুনিয়াতে, তাহলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো সে যেন তার স্বামীকে সিজদা করে। এত পাওয়ার, এত ক্ষমতা, এত অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার অনুমতি দিলেন না, কিন্তু আমার অনুমতি দেওয়ার অধিকার নাই, স্বামীর কথাই তোমার জন্য অধিক বাস্তবায়িত হবে। বাপ মারা গেছে, বাপের শেষ মুহূর্ত চেহারা দেখার সুযোগ হয় নাই, স্বামীর হুকুম মেনে স্বামীর আনুগত্য থাকার জন্য, আনুগত্যে থাকার জন্য রয়েছে, দাফন কাফন হয়ে গেছে। এই সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেছে যে আল্লাহ রাসূল, অমুক মহিলা তার স্বামী বের হতে নিষেধ করে গেছেন, এজন্য বের হই নাই, তার বাপ অসুস্থ হয়েছিল দেখতে যায়নি, বাপ মারা গেছে বাপের লাশ দেখতে যায়নি, স্বামীর হুকুম মানতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে সংবাদ দিলেন এবং এক সাহাবীর মাধ্যমে সংবাদ পাঠালেন মহিলার কাছে যে তুমি যে তার ওই মহিলাকে সংবাদ দিও যে সে এই স্বামীর আনুগত্য করার কারণে আল্লাহ তাআলা তার পাপকে মাফ করে দিয়েছেন। ইসলামের বিধান এত শক্ত। হাদিস বলতেছিলাম চারটা গুণের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা রাত্রি যাপন করবে এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট, তার স্বামী যতক্ষণ পর্যন্ত ওই মহিলার প্রতি, স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এবং আল্লাহ তাআলার লানত ওই স্ত্রীর প্রতি আসতে থাকবে। ফাসালিহাতের দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের পরে মানুষ যে ঈমান অর্জন করে, আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমানের পরে দুনিয়ার বুকে সবচেয়ে বড় দামি নিয়ামত, দামি সম্পদ হলো সতী নারী, সতী স্ত্রী। ঈমানের পরে সবচেয়ে বেশি দামি সম্পদ হলো সতী নারী, যে সতী নারী সে তার স্বামীর সততাকে রক্ষা করবে, স্বামীর ইজ্জত সম্মান রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে। এই নারীর দাম ঈমানের পরে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে বেশি। সতী নারী, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সতী নারী পাওয়ার পন্থাও বাতাই দিয়েছেন। স্বামী মদ খায়, গাঁজা খায়, ইচ্ছা মতো চলে, তাই স্ত্রী যেন রাবেয়া মুফতি হোক, স্ত্রী যেন খাদিজাতুল কুবরা হয়, স্ত্রী যেন আয়েশা সিদ্দিকা হয়, এমন দাবি করে। এজন্য স্ত্রীর দোষ বহুত ধরে কিন্তু নিজের দোষের দিকে তাকায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, যে পূত পবিত্র ছেলের জন্য পূত পবিত্র স্ত্রী, সব ছেলের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সতী নারী। ওয়াল খাবিসাতু লিল খাবিসি, আর যে স্ত্রী, যে স্বামী বদকার হবে, গোনাগার হবে, আল্লাহ তাআলা তার জন্য এই অসতী নারীর ব্যবস্থা করে রাখছে। যেন সতী নারী পাইতে হলে, সতী নারী, সতী স্ত্রী পাইতে হলে আগে নিজে সৎ হলে আল্লাহ তাআলার দরবারে আশা করা যায় যে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একজন সতী নারীর ব্যবস্থা করে দিবেন। আমাদের সমাজে একটা রোগ হলো, নিজের দোষ আমরা দেখতে রাজি না। আমার টাকা, ভেজাল টাকা, এটা আমি দেখতে রাজি না, কিন্তু আমি মাল চাই এক নাম্বার। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম তো ভিন্ন। আল্লাহ তাআলার নিয়ম হলো আল্লাহ তাআলা ভেজাল টাকায় ভেজাল মাল, আর নির্ভেজাল টাকায় নির্ভেজাল লাভ। ছেলে যদি সৎ হয়, শাহকির মানি রহমতুল্লাহ আলী, এর আগে শুনিয়েছি আপনাদেরকে হয়তো, শাহকির মানি রহমতুল্লাহ আলী একজন বড় জমিদার ছিলেন, বড় জমিদার। মেহেস্তে যাওয়ার ওনার, মেহেস্তে যাওয়ার 3 নম্বর বলিয়াগ ওনার ঘটনা আছে, 9 নম্বর খন্ডের 3 নম্বর বলিয়াগ ওনার ঘটনা আছে। শাহকির মানি রহমতুল্লাহ আলী জমিদারিত্ব ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিয়ে উনি শেষ জীবনে দরবেশ হয়ে গিয়েছিলেন। দরবেশ হয়ে যে স্ত্রী ছেলে মেয়েদেরকে খুব দরবেশ অবস্থায় চালাতেন, স্ত্রী দুনিয়া ত্যাগি, মেয়েকেও এভাবে বানিয়েছিলেন, মেয়েকে বিবাহ দিবে, মেয়ে যখন সুন্দরী রূপসী বিবাহের উপযুক্ত, তখন আশপাশের অনেক জমিদারের ছেলেরা বিবাহের প্রস্তাব দিয়েছে, জমিদাররা বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু শাহকির মানি রহমতুল্লাহ আলী রাজি হননি। মেয়ের থেকে শুধু অনুমতি নিয়েছেন যে মা তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তোমার জন্য একজন উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দিব। মেয়ে অনুমতি দিয়েছে, শাহকির মানি রহমতুল্লাহ আলী মানুষের থেকে উপযুক্ত পাত্রের সন্ধান নিতে নিতে জানছে যে ছেলেটা আল্লাহকে ভয় করে ওই ছেলেটা আপনার মেয়ের হক রক্ষা করার ব্যাপারে আল্লাহকে ভয় করবে, যার মধ্যে আল্লাহর ভয় নাই সে আপনার মেয়ের হক রক্ষা করবে না। আল্লাহর ভয় আছে কিনা কিভাবে বুঝতে হবে? যে ব্যক্তি নামাজে দাঁড়ালে একাগ্রতার সাথে ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ে, আল্লাহর ভয় রেখে নামাজ পড়ে, এই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকলে সে সাংসারিক জীবনও আল্লাহকে ভয় করবে। শাহকির মানি রহমতুল্লাহ আলাইহি মানুষের থেকে জিজ্ঞাসা করে করে এই তথ্য বাইর করেছে, যে ব্যক্তি আল্লাহর ভয় নামাজ পড়ে এই ব্যক্তির মধ্যে সততা আছে, এই ব্যক্তি আল্লাহকে ভয় করে। আসসালামে থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি ঠিক মতো নামাজ পড়ে না তুমি ওই ব্যক্তির সাথে লেনদেন করতে গেলে সাবধানই করো, কেন সে আল্লাহকে ভয় পায় না, সে আল্লাহর হক আদায় করে না, তোমার হক আদায় করবে না। যে ব্যক্তি পাঁচত নামাজ পড়ে সে সর্বশেষ আল্লাহর ভয়ে হলেও তোমার হকটা আদায় করবে, যেন তুমি তার সাথে লেনদেন করতে পারো। থানবী রহমতুল্লাহ আলী বলতেন, শাহকির মানি রহমতুল্লাহ আলী আল্লাহর ভয়ে যে নামাজ পড়ে খুঁজতে খুঁজতে খুঁজতে একদিন এক যুবককে পেয়েছে, যুবক খুব একাগ্রতার সাথে ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ে, নামাজের শেষে যুবককে ধরছে, ধরার পরে জিজ্ঞেস করছে তুমি বিবাহিত না অবিবাহিত? না আমি বিবাহিত, অবিবাহিত। তুমি কি বিবাহ করবা? বলতে আমি বেকার, আমি অসহায় মানুষ, গরিব মানুষ, বিবাহ করতে চাইলে তো কেউ আমাকে মেয়ে দিবে না। তখন শাহকির মানি রহমতুল্লাহ আলী বলছেন যে তুমি কি শাহকির মানি জমিদার শাহকির মানের মেয়েকে বিবাহ করতে চাও? তখন ওই ছেলে বলে মুরব্বী এটা আপনি কি বলেন, এদের চাইলে তো মানুষ আমাকে পাগল বলবে, মারবে। শাহকির মানির মতো জমিদার তার মেয়েকে আমি বিবাহ করতে চাইবো এটা তো কখনো সম্ভব না। তখন এক পর্যায়ে নিজে পরিচয় দিয়েছেন যে আমি নিজে শাহকির মানি, তুমি যে দীর্ঘদিন ধরে নাম শুনে আসো যে জমিদারের ছেলে শাহকির মানি, আমি সেই শাহকির মানি, আমার মেয়েকে আমি তোমার সাথে বিবাহ দেবো, তুমি কি বিবাহ করবে? তখন যুবক বলছে যে বিবাহ তো রাজি হতে পারি কিন্তু আমার তো কিছু নাই, আমার দিন আনি দিন খাই, আমার থাকার মতো বড় কোনো ঘর নাই, ভালো কোনো ব্যবস্থা নাই, আমার সাথে আপনার মেয়েকে বিবাহ দিলে, আমি আমার মেয়েকে এমন শিক্ষা দিয়েছি। আমাদের দেশে লালমাটিয়া মাদ্রাসা আছে একটা বড় মাদ্রাসা, মিট ঢাকার মধ্যে একটা নাম করা মাদ্রাসা, লালমাটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলী, মারা গেছেন, হাফিজুর রহমতুল্লাহ আলীর জামাই এবং খলিফা। হাফিজুর রহমতুল্লাহ আলী যেভাবে ওনাকে নিয়ে দিয়েছিলেন উনি ওনার মেয়ে এভাবে নিয়ে দিয়েছেন। হাফিজুর রহমতুল্লাহ আলীহি ছাত্র উনি, লালবাগে যখন পড়তেন হাফিজুর রহমতুল্লাহ আলীহি ওনার আমল আখলাক চলা ফেরা চাল চলন দেখে খুশি হয়েছে, বাড়ি গেল কুমিল্লা। হাফিজুর রহমতুল্লাহ আলী একদিন ডাক দিয়ে বলে যে আব্দুল হাই, নামে আব্দুল হাই, পাহাড়পুরি পাহাড়পুর এলাকায় বলে যে আব্দুল হাই আমি তোমার সাথে আত্মীয়তা করতে চাই। এত বড় ব্যক্তি যদি বলে তার কিছু বলার আছে নাকি? ওদের বললেন ওদের আপনি যদি রাজি হন আমার কি, আপনি যদি বলেন। হাফিজুর রহমতুল্লাহ আলীহি মেয়ে দিয়ে একজন অসহায় আলেম কিন্তু আমল আখলাক ভালো ছিল, দিনদার সৎ ছিল, নিয়ে দিয়ে বেশ কিছুদিন পরে 11,000 টাকা দিয়ে বললেন যে এই জায়গায় জায়গা খুব সস্তা চড়ে, এই জায়গায় একটু জায়গা কিনে রাখো। জায়গা কিনে রাখছে, মেয়ে রাখেন হুজুরের বাড়িতে। বেশ কিছুদিন হয়ে গেছে, শিক্ষক কামরাঙ্গের চরের শিক্ষক হাফিজুর রহমতুল্লাহ আলাইহি একদিন ডাক দিয়ে বললেন, তুমি এই জায়গা বিক্রি করে আমার 11,000 টাকা শোধ করে দাও, আর বাকি টাকা দিয়ে তুমি মিরপুরে যে জায়গা কেনো। মিরপুরের জায়গা আরো সস্তা ছিল তখন। তখন আব্দুল হাই বাহাদুর রহমতুল্লাহ আলাইহি ওই জায়গা বিক্রি করে শ্বশুর এবং ওস্তাদ 11,000 টাকা শোধ করলেন। শোধ করে বাকি টাকা দিয়ে মিরপুর 12 নম্বর জায়গা কিনলেন। সেই জায়গায় হুজুরের শেষ জীবন কাটছে। হুজুরের হুজুর লালমাটিয়াও পড়াতেন, জামিয়া রহমানিয়ায় পড়াতেন। জামিয়া রহমানিয়ায় বুখারী শরীফ পড়ানো অবস্থায় একাধিক মেয়েকে এমন ভাবে বিবাহ দিয়েছে যে ছেলেকে পছন্দ হতো আমল আখলাক, তার বাপ্পাইকে আগে ডাকতেন, তাকে তাদের থেকে অনুমতি দিতেন, যদি তারা রাজি হতো। বুখারী শরীফের ক্লাসের শেষে বিবাহ করা দিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়ায় অলিমা করা দিতেন। সৎ ছেলের মূল্য বোঝাচ্ছে, সতী নারী আর সৎ ছেলে। শাহ কিরমানি রহমতুল্লাহ আলী গড়টাকা মাদ্রাসার একজন হুজুর ছিলেন, মাওলানা আব্দুল মান্নান শেখ কাশিয়ানির হুজুর, বড় বুজুর্গ মানুষ, সদস্য হুজুরের জামাই, গড়টাকার যিনি শামসুলাক ফরিদ রহমতুল্লাহ আলীর জামাই এবং গড়টাকা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি। এত বড় বুজুর্গ ছিলেন যে কোনোদিন মাদ্রাসার টাকা হাতে নেন নাই। মাদ্রাসার টাকা কোনো দাতা যদি দিতে আসতেন, বলতেন ওই দপ্তরি বয়সে আসছে, দপ্তরের কাছে দিয়ে আসে। একবার এক লোক অনেক টাকা নিয়ে আসছে, হুজুরের হাতে দেবে, হুজুর লোকটারে সাথে নিয়ে দপ্তরের কাছে, অ্যাকাউন্টের লোকের কাছে, ভাই এই লোক মাদ্রাসার টাকা দেবে, নিয়ে নিয়ে যে মাদ্রাসার টাকা। হুজুরের এক জামার সাথে আমার কথা হয়েছে, আমাদের পরিচিত আব্দুল হাফিজ নাম, জিন হুজুর যে আছে লালবাগ, জিন হুজুর, জিন হুজুরের মসজিদ আছে একটা, জায়গা হলো কামরাঙ্গির চর। জিন হুজুর মসজিদের ইমাম উনি। এখন যখন বিবাহ দেয় মেয়েকে, তখন ছেলের বাড়িতে ঘরও ছিল না মেয়েকে নিয়ে যাওয়ার মতো। আর গত বছর শুনছি তিনি 16 লক্ষ টাকাতে গাড়ি কিনছেন। প্রতি বছর হওয়া জমরা আছে এবং হাদিস পড়ার মাদ্রাসায় ইসলামী বই পুস্তক লেখেন, অনেক অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছেন। কিন্তু যখন মেয়েটাকে বিবাহ দিয়েছিলেন তখন এই মেয়েকে নিয়ে যাওয়ার মতো ঘর ছিল না। কি দেখছিলেন? সব ছেলে দেখছিলেন। সৎ ছেলে যদি হয় আর সতী মেয়ে যদি হয়, সৎ ছেলে আর সতী মেয়ের যখন দাম্পত্য জীবন জোড়া বেঁধে যায়, তখন এদের জীবনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শান্তি দিতে থাকে। আর যদি সৎ এবং সতী না দেখে, গাড়ি বাড়ি দেখে, শিক্ষা দেখে, টাকা দেখে দেওয়া হয়, তাহলে তাদের দাম্পত্য জীবন সুখী হয় না। বাহ্যিক অনেক কিছু পাওয়া যায় কিন্তু দাম্পত্য জীবন কখনো সুখী হয় না। শাহ কিরমানি রহমতুল্লাহ আলী কথা থেকে অন্যদিকে গেলাম। শাহ কিরমানি রহমতুল্লাহ আলী ওই যুবককে বললেন, আমি আমার মেয়ের থেকে অনুমতি দিয়েছি। বিবাহ দিয়ে মেয়েকে ডেকে যুবকের কাছে দিয়ে দিলেন। যুবক ছোট্ট একটা ছুপড়ি ঘরের মধ্যে নিয়ে শাহ কিরমানি রহমতুল্লাহ আলী জমিদারের মেয়েকে নিয়ে রাখলেন। আসরের পরে বাসার একটা কোনায় দেখে শুকনা চাউল আর শুকনা রুটি পড়ে রয়েছে। মেয়েটা দেখে কাঁদতেছে। তখন ওই যুবক বলে, আমি তোমার আব্বাকে বলছি আমার কিছু নাই, তুমি এই শুকনা ডাউল শুকনা রুটি থেকে কেন কান্দ? তখন মেয়ে বলে যে আমার আব্বা তো আমার থেকে অনুমতি নিয়েছিলেন, একজন দুনিয়া দান না আখেরাত, দুনিয়া ভুলা, দুনিয়ার কিছু নাই এমন ছেলের কাছে হলেও বিবাহ দেবে, তা আপনারও দেখছি আপনি রুটি আর ডাউল নিয়ে রাখছেন, এটা কেন? তো আমি সারাদিন ধরে রোজা রাখছি, ইফতারি করবে এর জন্য। মেয়ে উত্তর দেয়, স্ত্রী উত্তর দেয় যে আপনি যে আল্লাহর জন্য রোজা রাখছেন, সে আল্লাহ কি আপনাকে ইফতারি করাতে পারত না? আপনি গত রাতের রুটি আর ডাউল যে পাহারা দিচ্ছেন কেন? আপনি আল্লাহর উপর এটুকু ভরসা নাই? অর্থাৎ মেয়েকে এভাবে শিক্ষা দিতে বাপ, মেয়ের বাপ। শিক্ষা দেওয়ার পর যখন একজন সৎ ছেলের কাছে তুলে দিতে, তখন সেই মেয়ে এভাবেই শিক্ষা পাচ্ছে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাধিকবার আল্লাহ রাসূলের কাছে যে অভিযোগ করছেন, কি অভিযোগ? যে আমার নিজে আটা ভাঙতে হয়, আটা পেষতে হয় এবং কুয়া থেকে পানি আনতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, অনেক কাজ করতে হয়, আমার হাতে দাগ হয়ে গেছে এবং চাকি ডাউলের আঠার চাকরি ঘোরাতে ঘোরাতে হাতে দাগ হয়ে গেছে এবং পানি আনতে আনতে ঘাড়ে এবং মাজার কোমরে দাগ হয়ে গেছে, আমার জন্য একটা দাসির ব্যবস্থা করে। একবার তো গেছে বাসায় আম্মাজান হজ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওনার মাতা আগেই মারা গেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আগেই মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সব মা জিজ্ঞেস করছেন, মা ফাতেমা কি জন্য এসেছ? বললো যে আব্বা আসলে বলেন যে আমি আসছিলাম, আর কিছু বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের কাছে এসে রাত্রে যখন বাসায় ফিরছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে যে ফাতেমা আসছিল কি জন্য, আমাকে তো বলে দেয়নি ফাতেমা আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেছেন ফাতেমার বাড়িতে, হজ করতে গেলে দেখবেন নাম দিছে আলীর মসজিদ, মসজিদে আলী, মসজিদে আলী যেটা এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি, আর আল্লাহ রাসূল যে জায়গায় শুয়ে আছেন সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই ঘরে আল্লাহ রাসূল থাকতেন, ওই জায়গা থেকে মসজিদে নববীর চত্বর পার হয়ে বের হলেই মসজিদে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি, ওই জায়গায় গেছেন ফাতেমার কাছে। যার পরে দেখে স্বামী স্ত্রী দুজন শুয়ে গেছে, আল্লাহ রাসূল দুজন মাঝখানে যেয়ে বসে, মাঝখানে বসার পর জিজ্ঞেস করে ফাতেমা তুমি কি জন্য গিয়েছি, কি জন্য গিয়েছিলে? তখন বলে আব্বা শুনছি যুদ্ধের থেকে অনেক দাস দাসী আসছে আপনার কাছে, অনেক গনিমত আসছে, অনেক মাল সামান আসছে, আমার তো সংসারে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হয়, তো একটা দাসী যদি আমাকে দিতেন, একটা খাদেমা বুয়া যদি আমাকে দিতেন তাহলে আমার কাজের জন্য অনেক সুবিধা হতো। এই সমাজের যদি কোনো মেয়ে তার বাপের কাছে অভিযোগ করে যে আমার বাসায় কাজের বুয়া রাখে না, জামা কাপড় আমার ধুতে হয় ইত্যাদি এমন করতে হয়, তা মেয়েকে বুঝতে পরে দেওয়া হবে, আগে আগে জামাইকে সাজানো হবে, বিয়ে বিয়েকে আগে শাসানো হবে, শাসালেই মেয়ে তো লাভ দিয়ে উঠবো বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, আদিরেও কিছু বললেন না, বলে ফাতেমা আমি কি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব যে আমল যদি তুমি রাত্রে শোয়ার সময় করো তাহলে তুমি একটা গোলাম আজাদ করার সব হবে এবং সারাদিনের কষ্ট তোমার থেকে দূর হয়ে যাবে। আব্বা বলে সেটা হলো তুমি যখন রাত্রে ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ঘুমাবে, তাহলে তোমার সারাদিনের কষ্ট দূর হয়ে যাবে এবং একটা গোলাম আজাদ করার সব তুমি লাভ করবে। তুমি যে আমার কাছে গোলাম চাচ্ছ আমি তোমাকে এই আমল শিখাই দিলাম। এটা ছিল মূলত ইসলামী শিক্ষা। মেয়েকে যদি আমি সুশিক্ষা দিতে পারি, দেওয়ার পরে আমার মেয়েকে সতী বানানোর পরে একজন সৎ ছেলের কাছে যখন আমি তুলে দেব, তখন এই সতী মেয়ে একটা সৎ ছেলের কাছে গেলে তখন তাদের জীবনের যে শান্তি সে শান্তি আসতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত মেয়েদের প্রশংসা করেছেন সব মেয়েদের প্রশংসার ক্ষেত্রে সতী শক্ত আগে থাকে। আর সতী হওয়ার জন্য কি কি গুণ লাগে? নিজের সতীত্ব রক্ষা করতে হয় এবং স্বামীর হক রক্ষা করতে হয়। স্বামীর হক যদি কোনো স্ত্রী রক্ষা না করে তো ওই স্ত্রী কখনো সতী না। স্ত্রীর ব্যাপারে যেমন কোরআন হাদিসে আছে স্বামীর ব্যাপারেও আছে। রূপনগর যে জায়গায় আমি পড়াই ওই মাদ্রাসার এক স্যার ছিল, এখন নাই, চলে গেল, স্যারের সাংসারিক জীবন অশান্তি, এসে আমার কাছে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে বুদ্ধি চাইতে মাসওয়ারা চাই। তা আমি স্যারকে এক একদিন একটা হাদিস শোনাই দিলাম, স্যার আজকে এই হাদিস দিয়ে বাসায় শোনাবেন। দুই তিন দিন শোনানোর পরে স্ত্রী কইছে আপনি হুজুরে যাই কবেন, হাদিস কি সব আমাদের ব্যাপারে, আপনাদের ব্যাপারে কোনো হাদিস নাই, মানে আপনি যে সব হাদিস শুনে দেন আমারে ভালো হইতে পেতেছেন, আপনার ব্যাপারে কোনো হাদিস নাই। সারা রাত দিয়ে দিন আমার এই কথা শুনে, আমি হ্যাঁ তার আপনার ব্যাপারও আছে। তাহলে যেটা শোনেন সেটা হলো ওই পুরুষ সবচেয়ে উত্তম, যে পুরুষ সে তার স্ত্রীর কাছে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, সুতরাং আমি আমার স্ত্রীর কাছে উত্তম এরকম আমি আল্লাহর কাছে উত্তম। আল্লাহ রাসূল নিজে এভাবে বলেছে। ইসলাম যেভাবে মেয়েদেরকে সতী হওয়ার কথা বলে ঠিক ততরূপ স্বামীদেরকে সৎ হতে বলে। স্বামী যদি সৎ হয়, স্ত্রী যদি সতী হয়, তা এটা হবে সতী এবং সতের সংসার, এই সংসার হবে সুন্দর খুশি মনে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জায়গায় যেহেতু স্ত্রী দাম্পত্য জীবনের কথা, এই জন্য স্ত্রীদের কথা বলতেছেন, ফাসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিলগাইব বিমা হাফিজাল্লাহ, সে সংসার ব্যাখ্যা শেষ করে হাফিজাতুন লিলগাইব। স্বামী যদি অনুপস্থিত থাকে তাহলে সে জায়গায় স্ত্রী নিজের সতীত্ব রক্ষা করে। মেয়ে সব কি সৎ না, স্ত্রী সব কি সব না, তখন বোঝা যায় স্ত্রীর চাহিদা, শারীরিক চাহিদা থাকা সত্ত্বেও সে স্বামী ভিন্ন অন্য কোনো ভাবে সে চাহিদা মিটাচ্ছে না। স্বামী বিদেশ থাকেন, এক বছর দুই বছর গেছে, শতকরা 80-90টা সংসারে অশান্তি শুরু হয়ে যায়, তখন ওই স্ত্রী আছে তার নিজের সতীত্ব ধরে রাখতে পারে না। যেমন আল্লাহ তাআলা শর্ত করেছেন নির্ভয়ী, স্বামী যখন অনুপস্থিত থাকবে তখন হবে স্ত্রী সতীত্বের পরীক্ষা, এই স্ত্রী সত্যিকারের সব কি সব না। আপনি দেখেন দৈনিক বিভিন্ন পত্র পত্রিকায় বিদেশি ছেলের স্ত্রী সংবাদ দেখেন, বিদেশে যে হাড় ভাঙা পরিশ্রম করতেছে, রাজমিস্ত্রি কাজ করতেছে, রাস্তা ঝাড়ু দিচ্ছে, বিল্ডিং এর কাজ করতেছে, সেই টাকা পাঠাচ্ছে স্ত্রীর কাছে, আর স্ত্রী এই টাকা দিয়ে আর একজনের সাথে পরকীয়া করতেছে। আল্লাহ তাআলা পরীক্ষা করতে বলেছেন স্বামী যখন অনুপস্থিত থাকে, এই সময় যদি কোনো মহিলা তার নিজের সতীত্ব রক্ষা করতে পারে, এই মহিলাই সত্যিকারের সতী। আর স্বামী যখন ঘরে থাকে তখন তো স্বাভাবিক নিজের সতীত্ব রক্ষা করা যায়, কিন্তু স্বামী যখন অনুপস্থিত থাকে তখন তার সতীত্ব রক্ষা করতে পারলে এটা হবে তার বড় পরীক্ষায় পাস। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লিল গায়ব, গায়ব মানে অদৃশ্য থাকা, অনুপস্থিত থাকা, দূরে থাকা, বিমা হাফিজাল্লাহ, আল্লাহ তাআলা যেটা থাকে রক্ষা করতে বলেছেন। এই গুণওয়ালা যদি কোনো মেয়ে পাওয়া যায়, কোনো মহিলা হয়, তাহলে সেই মহিলা কোরআনের ভাষায় সতী, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ভাষায় বলে দিয়েছেন এদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা থাকবে, যে কোনো দরজাতে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতী বিবি, স্বামী এবং সতী মেয়ের পিতা হওয়ার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله নিঃসন্দেহে আমরা গুনাহগার, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন, ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন, ইয়া আল্লাহ বিশেষভাবে আমরা যারা হাত তুলেছি, অনেকে বাপ মা, অনেকে মা মারা, অনেকে বাপ মা উভয়কে হারিয়েছি, ইয়া আল্লাহ যে বাপ মা নিজেদেরকে তিলে তিলে শেষ করে, নিজেদেরকে ইয়া আল্লাহ জীবনটাকে শেষ করে আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছিলেন, ইয়া আল্লাহ ওই অন্ধকার কবরে শুয়ে শুয়ে আমাদের নেকামলের দিকে তাকিয়ে থাকে, ইয়া আল্লাহ সেই বাপ মার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ সেই বাপ মার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দেন, ইয়া আল্লাহ সন্তান হয়ে বাপ মার জন্য দোয়া করলে সেই দোয়া ফেরত দিতে আপনার লজ্জাবোধ হয়, ইয়া আল্লাহ বাপ মা থাকতে তো সন্তান বাপ মার কদর বোঝে না, ইয়া আল্লাহ মাকে মায়ের যে কষ্ট, শীতের এক রাত্রে শীতের কষ্টের বিনিময় তো আমরা দিতে পারি নাই, ইয়া আল্লাহ আমাদের বাপ মাকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের বাপ মার জীবনের সমস্ত নেকামলকে আপনি কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপ মার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ বাপ মার জন্য শান্তি এবং রহমতের ফয়সালা করে দেন, সকল প্রকার কষ্ট থেকে আমাদের আব্বা আম্মাকে মুক্তি দান করেন, ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের বিবিদেরকে মেয়েদেরকে নেককার বান্দি হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদেরকে সহাত আমাদের স্ত্রীদেরকে সতী হিসাবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের দাম্পত্য জীবন আপনারা সন্তুষ্টি মোতাবেক চলবার এবং চালাবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ যেভাবে চললে আমাদের একে অপরের হক রক্ষা হবে, একে অপরের অধিকার আদায় করতে পারবো সেই তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার ব্যবস্থা করে দেন, যারা অভাবী তাদের অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন, ইয়া আল্লাহ যারা বিভিন্ন পেরেশানিতে জর্জরিত তাদের সকলকে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করেন, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, নেক হায়াত লাভ করে বেশি বেশি নেক আমল করে যাওয়ার তৌফিক দান করেন, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন, আমাদের যাদের মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে সে সমস্ত মেয়েদের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। ইয়াল এমন পাত্র যে পাত্র তাদের ইজ্জত সম্মান রক্ষা করবে, তাদের হক রক্ষা করবে, তাদের আল্লাহ যাবতীয় অধিকার আদায় করবে এমন পাত্রের ব্যবস্থা করে দেন। ইয়াল্লাহ যাদের ইয়াল্লাহ ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে তাদের ছেলেদের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। ইয়াল্লাহ আপনি আমাদের সকলকে ইয়াল্লাহ নেককার সন্তানের পিতা মাতা হওয়ার ইয়াল নেককার সন্তানের পিতা হওয়ার তৌফিক দান করেন। আমাদের স্ত্রীদেরকে ইয়াল্লাহ নেককার সন্তানের মাতা হওয়ার তৌফিক দান করেন। ইয়াল্লাহ যাদেরকে শুধু ছেলে সন্তান দিয়েছেন তাদের ইয়াল্লাহ যদি ইয়াল্লাহ যাদেরকে শুধু ইয়াল্লাহ ছেলে সন্তান দিয়েছেন, মেয়ে সন্তানের চাহিদা রয়েছে তাদেরকে মেয়ে সন্তান দান করুন। যাদেরকে শুধু মেয়ে দিয়েছেন ছেলে সন্তানের চাহিদা রয়েছে তাদেরকেও মেয়ে সন্তান দান করুন। ইয়াল্লাহ ইয়াল্লাহ তাদেরকে ছেলে সন্তান দান করুন। ইয়াল্লাহ যাদের মেয়ে দিয়েছেন ইয়াল্লাহ তাদের জন্য ইয়াল্লাহ ছেলের মতো জামাইয়ের ব্যবস্থা করে দেন। ইয়াল্লাহ আপনি আমাদের সকলের শারীরিক অবস্থা জানেন, কার কিসের পেরেশানি কার কিসের অভাব। ইয়াল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করেন। ইয়াল্লাহ আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, ইয়াল্লাহ জান্নাতি বান্দা হয়ে আপনার সামনে হাজির হতে পারি সেই তৌফিক দান করুন। ইয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নি। ইয়াল্লাহ অনেক ভাই বিভিন্ন আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছে, অনেক দূর দূর থেকে তাফসীরের মহব্বতে আসে। ইয়াল্লাহ এই সময়টুকু ব্যয় করার খাতিরে আমাদের সকলের দিন দুনিয়ার উন্নতির ফয়সালা করে দেন। ইয়াল্লাহ দিনের সঠিক বুঝ এবং দুনিয়ার সমস্ত সমস্যা সমাধান করে দেন। ইয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল করে নে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।